রাতে ও ভিগি ভিগিয়ারে ও ভিগি ভিগিয়ারে না মা জানু না তুই জানে কেসা হে মৌসম কই না জানে কহি সে খিজা আই গমো কি ধূপ সঙ্গ লাই সাথে ও ভিগি ভিগিয়ারে ও ভিগি ভিগিয়ারে ভিগি ভিগিয়ারে।